সখা অঙ্কে নয় ভুল, মোজ বিজ্ঞানে সত্য ধ্যানে পাপি ভবে দেখুল, ধর্ম বুঝে মান রে সখা অঙ্কে নয় ভুল, মোজ বিজ্ঞানে সত্য ধ্যানে পাপি দেখুল, নীরব এ বসরে শোক চুপটি করে শোন, অপুজ নামাজ পড়লে বলা তবে আঘাত মোর, কর্ম বুঝে মানরে শোখা অঙ্কে নয় দেখুন।